نهج حياة جئنا تبصرة عن كل ضلال أعددنا بطار سهالات تحمل نورا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا. আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বলছেন যে আপনি ওই ব্যক্তির অনুসরণ করবেন না যার অন্তরকে আমি গাফেল করে দিয়েছি, যে আমার স্মরণ থেকে উদাসীন আপনি তার অনুসরণ করবেন না। ওয়াত্তাবা হাওয়া, সে আমার স্মরণ থেকে উদাসীন আর নিজের খেয়াল খুশির অনুসারে। ওয়াকান আমরুহু ফুরুত, এবং তার কার্যক্রম হল সীমা ছাড়া ত্রুটি সম্পন্ন। ফুরুত দুভাবেই হয়, শৈথিল্যের মাধ্যমেও হয়, আবার সীমা ছাড়িয়ে অতিরিক্ত করার মাধ্যমেও হয়। কোরআনে কারিমের নির্দেশগুলো স্বাভাবিকভাবে তো নির্দেশ, কিন্তু নির্দেশ তো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার নির্দেশগুলো শুধু মানুষের ইচ্ছা শক্তি যে পরিমাণ আছে সেই ক্ষেত্রে এটা নির্দেশ, নতুবা এর বাইরে এই সবগুলো হইল অমোঘ সিদ্ধান্ত, এর অন্যতা হওয়ার কোনো উপায় নেই। পুরা সৃষ্টি আল্লাহ আল্লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আল্লাহ, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। মুশরিকদেরও এই ব্যাপারে কি নেই সন্দেহ। আমর নির্দেশক আল্লাহ তাআলা। এই নির্দেশের ক্ষেত্রে শুধু কিছু মানুষ যেখানে তাদেরকে সীমিত স্বাধীনতা শক্তি দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে উল্টাপাল্টা করে, নতুবা সমস্ত সৃষ্টি আল্লাহর নির্দেশকে নেই। কোনো জন্তু জানোয়ার কাফের নেই, কোনো কীট পতঙ্গ কাফের নেই, আছে শুধু মানুষের মধ্যে অল্প কিছু আল্লাহ তাআলার প্রদত্ত শক্তি দিয়ে কিছু মানুষ আল্লাহ তাআলার অবাধ্য নাফরমান আছে। হ্যাঁ, কিছু মানুষ আবার আল্লাহ তাআলার বাধ্য আছে, পুরো সৃষ্টির সাথে তাদের মিল আছে। আল্লাহর নির্দেশই সবখানে বাস্তবায়িত। এই জায়গার মধ্যে যে বিষয়টার প্রতি আমি এখন দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি সেটা হলো, আমরা নিজেরাও সবাই চাই যে আমাদের কথা লোকেরা মান্য করুক, আমার অধীনস্থরা আমার কথা শুনুক। এই আনুগত্যটা আমরা আমাদের অধীনস্থদের থেকে আমরা কামনা করি। যতই আমি এটা চাই না কেন, আমার হালত যদি এটা হয়, পরবর্তীতে যেই হালত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কখনো আমার আনুগত্যে সৃষ্টি জগতে আসবে না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলতেছেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু, যার অন্তরকে আমি আমার স্মরণ থেকে উদাসীন করে রেখেছি, উদাসীন করে দিয়েছি, আপনি তার অনুসরণ করবেন না, তার ইতাআত করবেন না, তার আনুগত্য করবেন না। আমার স্মরণ থেকে উদাসীন হয়েছে, আল্লাহর স্মরণ যখন তার মধ্যে নেই, তাহলে আল্লাহ তাআলার আদেশ নিষেধের তোয়াক্কা তার নেই, তাহলে জীবন তো তার চলমান, সে তো কিছু একটা করতেছে, সেটা করে কি হিসাবে, ওয়াত্তাবা হাওয়াহ, সে তার খেয়াল খুশির অনুসরণ, সে একজন তুচ্ছ নগণ্য একটা সৃষ্টি, তার খেয়াল খুশি তো এই নিম্নমানেরই। এই নিম্নমানের খেয়াল খুশি সম্পন্ন একটা লোক এর অনুসরণ করবে আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার মহান সৃষ্টিগুলো, আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি জগৎ আর আশরাফুল মখলুকাত, মানুষ তার অনুসরণ করবে সেই উপযোগী? সে তো জানোয়ারের চেয়েও খেয়াল খুশির, আল্লাহর স্মরণ বাদ দিয়ে খেয়াল খুশির অনুসারী হয়ে সে তো জানোয়ারের চেয়েও অধম হয়ে পড়েছে। এই ক্ষেত্রে এই অধমের অনুসরণ কি উত্তমরা কখন করবে? স্বাভাবিকভাবেই তার আনুগত্য আসবে না। নির্দেশ তো আল্লাহ তাআলার যে এই ধরনের ব্যক্তিদের অনুসরণ তোমরা করো না, আমেরিকা তাকবিনী ফায়সালা যে এই ধরনের ব্যক্তিরা কি হবে না অনুসরণীয়, আর তার কাজগুলো কি সীমা লঙ্ঘনমূলক। তার তো যেহেতু খেয়াল খুশি অনুসরণ সে করতেছে, আল্লাহ তাআলার বিধিবিধানের তো তার নাই, তাহলে কাজগুলো কি সীমার ভিতরে থাকবে? কাজগুলো কাজ তার কাজগুলো গোছানো থাকবে না বিশৃঙ্খল থাকবে? সে নিজেই বিশৃঙ্খল, তার অনুসরণ কে করবে? আমরা আসলে নিজেদের ব্যাপারও আমরা চাই যে আমাদের সন্তান সন্ততি পরিবার পরিজন আমাদের অধীনস্থ কর্মচারী তারপরে আমাদের অধীনস্থ অন্যান্য যারা আছে তারা জনসাধারণ আমাদের কথা শুনে মানে এটা সবাইকে কি করে মানে সবার জন্য এটা কাম্য, আর এটা না হলে সবাই কষ্ট থাকে। জন্য সঠিক ব্যবস্থা হলো যে নিজে কি হয়ে যাবে আল্লাহর স্মরণে নিজেকে সে সর্বদা ধরে রাখবে। কোনো বিষয় আল্লাহর স্মরণ এর স্বাভাবিক অর্থ কি? আল্লাহর স্মরণের কথা বললে এক ধরনের একটা ভুল চিন্তা আমাদের মাথার মধ্যে চলে আসে যে শুধু মুখে মুখে জিকির করা বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, আসলে কি আল্লাহর স্মরণ এতটুকুর মধ্যে সীমিত? আল্লাহর স্মরণ প্রকৃত স্মরণ হল অন্তর্দিন, যে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে প্রতিটা পদক্ষেপে আল্লাহ আমার প্রতি কি নির্দেশ দিচ্ছেন এবং কি নিষেধ করতেছেন এই বিষয়টা চিন্তা করেন। এটা হলো আল্লাহর স্মরণ, এই বিষয়টাকে কল্পনায় নিয়ে আস। আল্লাহ যিনি সব কিছুর মালিক, এটা তো প্রত্যেক মুসলিম বিশেষ করে মুসলিম হিসাবে আমরা একেবারে দৃঢ়ভাবেই বিশ্বাস করি যে সব কিছুর ক্ষমতার অধিকারীকে আল্লাহ। সুতরাং তিনি যা চান সেটাই হবে, এর বিপরীত হবে না। তিনি যেটাকে কল্যাণকর বলেছেন এর বাইরে কোনো কল্যাণ নেই, তিনি যেটাকে ক্ষতিকর বলেছেন এর মধ্যে কোনো কল্যাণ নেই। এইগুলো বিজহন কারোর মধ্যে থাকবে সেটা উল্টা কাজ করতে পারবে, কাজও সোজা হয়ে নিজেকে যদি এইভাবে তখন উল্টা পাল্টা কাজ সোজা করতে হলে সে কোন কাজ করবে? তখন খেয়াল খুশি মতো তো চলা যাবে না, চলতে হবে আল্লাহ কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন কি করেছেন, তার জীবন গোছানো হয়ে যাবে সংশোধিত হয়ে যাবে। এই ক্ষেত্রে যে নিজেকে যতটুকু উপরে ওঠাতে পারবে সে ততটুকু মোকা মান্যবর হবে এবং এত আতকারীদের পূর্ণ সেবা, কারণ এত আতকারীরা এত আত করতেছে কার, একজন ভালো মানুষ তাদের এতাহাতের আদর পুরস্কার সব। এটা ছাড়া যখন কেহ মোতা হয়ে যাওয়ার চেষ্টা করে দুনিয়াতে বিভিন্ন প্রভাব দিয়ে মানুষদেরকে ধোঁকা দিয়ে বিভিন্ন স্বার্থের মানুষ স্বার্থের ইয়া প্রলোভন দিয়ে, ওগুলো এক তো স্থায়ী হয় না আর দ্বিতীয়ত সেখানে তার নিজের কোনো কি নেই, বাস্তবে প্রাপ্তি নেই। সে অনুসরণ করলে তার লাভ কি? কোরআনে কারিমে যার উদাহরণ সবচেয়ে বেশি বড় আকারে দিয়েছে ফেরাউন, তার কি অনুসারী ছিল না? কিন্তু তার লাভ কি বলেন, তার কোনো লাভ আছে? বরং ওই তার তাকে যারা অনুসরণ করেছে তার অনুসারীদের সংখ্যা বৃদ্ধির কারণে তার লাভ বেশি হয়েছে না ক্ষতি আরো বাড়ছে? মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, কোনো ভালো পথ যদি কেহ চালু করে যায় তাহলে সে সেই পথে চলার পুরস্কার তো পাবে, অন্যরা যারা এই পথ দিয়ে চলবে তাদের আমলের পুরস্কারও সে পাবে। ওমান সান্না সুন্নাতান সাইয়াতান ফালাহু উজরুহা ওয়া উজরু মান আমিলা, কোনো মন্দ পথ যদি কেহ চালু করে যায় তাহলে সে ওই মন্দ পথে চলার ভোগান্তি শাস্তি তো পাবে পাবেই, অন্য যারা যারা এই পথে চলেছে সবার অপরাধের শাস্তি সে পাবে। অন্যের অপরাধ না, সে এই ধরনের পথ আবিষ্কার করার কারণে পথ চালু করার কারণে অপরাধটা তার নিজেরই, এত বড় এমন একটা পথ আবিষ্কার করেছে যার যেই পথে লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্ত হয়েছে ধ্বংস হয়েছে, লক্ষ লক্ষ মানুষের ধ্বংসের কারণ শুনে তাদের শাস্তিগুলিও তার পেতে হয়। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই কাবিলের ভাগে পৃথিবীর প্রত্যেকটা অন্যায় হত্যার কি করবে, বিপদ শাস্তি করবে। প্রত্যেকটা অন্যায় হত্যার শাস্তির অংশ কেভাবে, কাবিল আদম আলাইহিস সালামের ওই সন্তান। এই জন্য বাস্তবে কেহ নিজ থেকে যদি আল্লাহর খাঁটি বান্দা হয়ে লোকদের আনুগত্য অর্জন করতে পারে, তার জন্য এটা উপকারী হবে এবং যারা তার অনুসরণ করবে তাদের জন্য এটা কল্যাণকর হবে। এছাড়া অনুসরণীয় হওয়া বা অনুকরণীয় হওয়া বাহ্যিক চাপচুপ দিয়ে সেটা তো একটা লাভ নাই, আর প্রকৃত অনুসরণীয় হওয়া যায় না, কারণ কেউ অনুসরণ করবে না। মুখোমুখি ভাবে তার শক্তির ভয়ে তাকে কিছুটা তোয়াক্কা করলো, তোয়াজ করলো, তার প্রশংসা করলো, পিছনে দিয়ে তাকে ভৎসনা করবে, তার প্রতি অভিশাপ দিবে, তাকে গালমন্দ করবে, তার আসলে কোনো সম্মান নেই। ওয়ালা তুতিয় মান আগফালনা কলবাহু আন যিকরি, আমার স্মরণ থেকে যাকে বিমুখ করে দিয়েছি, যার অন্তরকে আমি উদাসীন করে দিয়েছি, তার অনুসরণ করবেন না। নিজের খেয়াল খুশির অনুসরণ হয়েছে, তার কাজকর্ম সমূহ ত্রুটি সম্পন্ন, সীমা লঙ্ঘন। আল্লাহ তাআলা বিষয়টা আমাদের উপলব্ধি করা এবং আমলে আনার তৌফিক দান করুন।